কন্নিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষায় অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ আমরা শিখব ১৬তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে অনুগ্রহ করে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে চলে যান। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না আজ তার বন্ধুদের সঙ্গে শিনজুকুর একটি বইয়ের দোকানে এসেছে। এবার তাহলে চলুন শুনে নেওয়া যাক ১৬তম পাঠের কথাবার্তাগুলো। আজকের মূল বাক্য হচ্ছে অনুগ্রহ করে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে চলে যান। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। দোকানের একজন কর্মচারী বলল, ইরাশাইমাসে, আসুন ভেতরে আসুন, বলুন কি লাগবে। জাপানের দোকানগুলোতে এই কথাটি দিয়ে ক্রেতাদের অভ্যর্থনা জানানো হয়। হ্যাঁ, আমরা যখনই কোনো দোকান বা রেস্তোরাঁয় যাই তখন সব সময় কর্মচারীরা আমাদের স্বাগত জানাতে বলেন ইরাশাইমাসে। কিন্তু এর জবাবে আমরা তো কিছু বলি না, তাই না? না, বলার দরকার নেই। তবে আপনি মৃদু হেসে সামান্য নত হয়ে সম্মতি প্রকাশ করতে পারেন। লক্ষ্য করুন যে ইরাশাইমাসে উচ্চারণের সময় স এর উচ্চারণ দিত হয়েছে। ইরাশাইমাসে। এরপর আন্না দোকানকর্মীকে জিজ্ঞেস করল, ক্ষমা করবেন, মাঙ্গা কমিক বিক্রির বিভাগটি কোন দিকে? আন্না জাপানি কমিকের দারুণ ভক্ত বলে প্রথমেই সে মাঙ্গা বিক্রির স্থানটি সম্পর্কে খোঁজ নিয়েছে। এই কথাটি কাউকে কিছু জিজ্ঞেস করার অথবা দৃষ্টি আকর্ষণ করার সময় প্রথমে বলা হলে তার অর্থ দাঁড়ায় ক্ষমা করবেন বা এই যে শুনুন ইত্যাদি। মাঙ্গা উরিবা মানে হল মাঙ্গা বিভাগ। এই কথাটির মধ্যে আছে মাঙ্গা অর্থাৎ মাঙ্গা কমিক এবং উরিবা বিক্রির বিভাগ বা কাউন্টার অথবা সেকশন। ওয়া এটি বাক্যের মূল প্রসঙ্গের পর বসে। দোকো মানে কোথায়। দেশ এটি হল বাক্য শেষ করার মার্জিত শব্দ। কামরুল ভাই, ডিপার্টমেন্ট স্টোরগুলোতে গিয়ে আমার সাধারণত খাদ্যপণ্যের বিভাগটি ঘুরে দেখতে ভালো লাগে। তাই যদি জানতে চায় যে খাদ্যপণ্যের বিভাগটি কোন দিকে, তাহলে কি বলতে হবে? চলুন আপনাকে কিছু ক্লু দেওয়া যাক। খাদ্যপণ্য কথাটি জাপানি ভাষায় হবে শোকুহীন। তাহলে কি বলতে পারি শোকুহীন উরিবাওয়া দোকো দেসকা? পারফেক্ট শামিনসান। চলুন আবার ফিরে যাই আজকের কথাবার্তায়। দোকানকর্মী উত্তর দিল নিকাই দেস, দ্বিতীয় তলায়। নিকাই মানে দ্বিতীয় তলা। এই কথাটিতে আছে একটি সংখ্যা নি মানে দুই বা দ্বিতীয় এবং খাই অর্থাৎ তলা। আচ্ছা, একতলা বা প্রথম তলা কিভাবে বলা হয়? এক মানে ইচি, তাহলে এটা কি হবে ইচিকাই? অনেকটাই কাছাকাছি গিয়েছেন শারমিন সান। সঠিক উত্তর হল ইকাই। যেহেতু ইচকাই পরপর উচ্চারণ করার চেয়ে ইকাই বলা সহজ, তাই এভাবে বলা হয় ইকাই। ঠিক আছে, আমি মনে রাখব। আবার ফিরে যাই কথাবার্তায়। দোকানকর্মী বুঝিয়ে বললেন মাঙ্গা বিভাগ কোথায় আছে। অনুগ্রহ করে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে চলে যান। আজকের মূল বাক্য এটি। খাইদাং মানে হল সিঁড়ি। ও এটি হল কর্মপদ নির্দেশক পার্টিকেল। আগাত্তে এটি একটি ক্রিয়ার তে রূপ। এর মূল ক্রিয়াটি হচ্ছে আঙারিমাস অর্থাৎ উপরে ওঠা। ক্রিয়ার তে রূপ পরপর ব্যবহার করে ধারাবাহিকভাবে ঘটা একাধিক কাজ প্রকাশ করা যায়। তার মানে সিঁড়ি দিয়ে ওঠার পর আন্নার আরো কিছু করণীয় আছে, তাই না? হ্যাঁ। এরপর মিনি মানে ডান দিক। নি এটি দিক বা অবস্থান বোঝায়, বলতে পারেন এ বা তে। এরপর রয়েছে ইতে, এটি আসলে ইকিমাস অর্থাৎ যাওয়া ক্রিয়াটির তে রূপ। যদি ক্রিয়ার তে রূপের পর বলা হয় কুদাসাই বা প্লিজ, তাহলে এটি দিয়ে অনুরোধ বোঝায়। এভাবে উপরে ওঠা এবং ডানে যাওয়া দুটি কাজই একটি বাক্যের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে, তাই না? হ্যাঁ, এখানে প্রথমে সিঁড়ি দিয়ে ওঠা, তারপর ডানে যাওয়া, এই দুটি কাজ বোঝাচ্ছে। দুটি ক্রিয়াকে একটি বাক্যের মধ্যে জুড়ে নিতে প্রথম ক্রিয়া অর্থাৎ আগারিমাস বা উপরে ওঠা ক্রিয়াটির তে রূপ ব্যবহার করা হয়েছে। এবার শামিন সান আপনার জন্য একটা প্রশ্ন, ধরুন বলতে চান সিঁড়ি দিয়ে পাঁচতলায় উঠে বাম দিকে যাব, সেক্ষেত্রে কি বলবেন? আবারও ক্লু দিচ্ছি, বাম মানে হিদারি আর পাঁচতলা হচ্ছে গোকাই। এ তো আগারিমাস অর্থাৎ উপরে ওঠা, ক্রিয়াটির তে রূপ হল আগাতে, কাজে বলতে হবে গোকাই নি আগাতে হিদারি নি ইকিমাস, ঠিক বলিনি? আপনি ঠিকই বলেছেন। চলুন এবার আমরা আরেকবার শুনি ১৬তম পাঠের কথোপকথন। কাইদান ও আগাতে মিগি নি ইত্তে কুদাসাই, অনুগ্রহ করে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে চলে যান। いらっしゃいませ。 漫画売り場はどこですか? 2階です。 階段を上がって右に行ってください。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোগুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। নি পার্টিকেলের ব্যবহার বেশ কঠিন মনে হচ্ছে, এটি দিয়ে অবস্থান, দিক এবং আরো অনেক কিছু নির্দেশ করা হয়। অনুগ্রহ করে এর ব্যবহার বুঝিয়ে দিন না। চলুন টিচারের কাছ থেকে জেনে নেওয়া যাক। টিচার বললেন, যদি বাক্যের বিধেয় অংশে ক্রিয়াটি দিয়ে অস্তিত্ব, অবস্থান বা উপস্থিতি বোঝায়, যেমন ইমাস অর্থাৎ আছে, আছেন বা রয়েছে ইত্যাদি, তাহলে নি শব্দটি দিয়ে সেই অবস্থানের জায়গা বা স্থান নির্দেশ করা হয়। উদাহরণস্বরূপ, আমি স্টেশনে, এই কথাটি জাপানি হবে ওয়াতাশি ওয়া একি নি ইমাস। যদি বাক্যের বিধেয় অংশের ক্রিয়াটি দিয়ে চলাচল বা পরিবর্তন বোঝায়, যেমন ইকিমাস অর্থাৎ যাওয়া, তাহলে নি পার্টিকেলটি গন্তব্য নির্দেশ করে। যেমন আমি স্টেশনে যাই কথাটি হবে ওয়াতাশি ওয়া একি নি ইকিমাস। নি পার্টিকেল দিয়ে সুনির্দিষ্ট সময় যেমন তারিখ বা কটা বাজে তাও বোঝানো হয়। মনে করুন জাপানিতে বলতে হবে আন্না ১০টার সময় আসে। এবার ১০টা কথাটির জাপানি হল জিউজি, আসা মানে কিমাস, কাজেই বলতে হবে আন্না ওয়া জিউজি নি কিমাস। তবে আগামীকাল, আজ, গতকাল, আগামী সপ্তাহ ইত্যাদি কতগুলো সময় পর নি ব্যবহার করা হয় না, এরকম বিভিন্ন শব্দের ব্যবহার মনে রাখতে হবে। কাজেই যদি বলতে হয় আন্না আগামীকাল আসবে, সেক্ষেত্রে আগামীকাল মানে আসতা, তাই বাক্যটি হবে আন্না ওয়া আসতা কিমাস। মনে রাখবেন আন্না ওয়া আসতা নি কিমাস নয়, কিন্তু নি পার্টিকেলটির আরো অনেক ব্যবহার আছে যা আমরা ধীরে ধীরে শিখব। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। ধন্যাত্মক শব্দ হল এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। এটি হল সিঁড়ি দিয়ে উপরে ওঠার আওয়াজ। এটি প্রকাশের ধন্যাত্মক শব্দটি হচ্ছে তন্তম। এবার তো মনে হচ্ছে কেউ দরজায় নক করছে। হ্যাঁ, এটি প্রকাশের ধন্যাত্মক শব্দটিও একই অর্থাৎ তন্তম। এরপর শুনে বলুন তো। রান্নাঘরে কাটিং বোর্ডে কোনো কিছু রেখে কেউ কাটছে, তাই না? হ্যাঁ, এটি প্রকাশ করতে একই ধন্যাত্মক শব্দ তন্তম ব্যবহার করা হয়। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ তন্তম। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, জাপানি দোকানিরা বেশ দয়ালু, তাদের আচার ব্যবহার ও কথাবার্তা খুব মার্জিত, এমনকি কোনো কিছু না কিনে চলে আসার সময়ও তারা আরিগাতো গোজাইমাস অর্থাৎ ধন্যবাদ বলতে ভুল করে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল কাইদান ও আগাতে মিগি নি ইত্তে কুদাসাই, অনুগ্রহ করে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে চলে যান। আগামী পর্বে আমরা জানব আন্না মাঙ্গা কমিক কিনতে পারল কিনা। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।